যদি কোন কাননের ফুল কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। কথা কোয়ো না তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, তুমি কথা কোয়ো না তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতন দুটি তারা ঢালু কিরণ ধারা, তোমার আখির মতন দুটি তারা ঢালু কিরণ ধারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তুমি কোন কাননের